بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আজকে যে হাদিস নিয়ে আমি আলোচনা করছি তা হলো ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমের 187 নম্বর হাদিস। ব্যাখ্যা তো বেশ করা যাবে না, সংক্ষিপ্ত আকারে পেশ করছি ইনশা আল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন বা বর্ণনা করেন, أن رسول الله صلى الله عليه وسلم قال آخر من يدخل الجنة رجل فهو يمشي مرة ويكبو مرة وتسبعه النار مرة فإذا ما جاوزها التفت إليها فقال تبارك الذي نجاني منك لقد أعطاني الله شيئا ما أعطاه أحدا من الأولين والآخرين فترفع له شجرة فيقول أي ربي أدنني من هذه الشجرة إلى آخر الحديث. الله رسول صلى الله عليه وسلم বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হলো ওই ব্যক্তি যে একবার হেঁটে চলবে, হেঁটে হেঁটে যাবে, আর আরেকবার নিজ চেহারার উপর ভর করে চলবে। বলতেন ইমাম নাওয়ী, মানা হুয়াসকুতু আলা ওয়াজহিহি, চলছে আবার এরকম উকুর হয়ে পড়ে যাবে, আর তাকে জাহান্নামের আগুন একবার ধরবে আর ছাড়বে। এরকম করে করে মানে হাওয়াগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে পুরুষ জাতির পুল পার হয়ে যাবে আর কি। যখন ওই আগুনের অংশ পার হয়ে হবে তখন তার দিকে তাকাবে, তাকিয়ে বলবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনক, ওই আল্লাহ বরকতপূর্ণ, ওই আল্লাহ বরকতময় যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন, তোমার থেকে বাঁচিয়েছেন। তারপর বলবে আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা কিছু আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তী কাউকে দেননি। সেইটা নিজে মনে করবে যে জাহান্নাম থেকে বেঁচে গেছে, তাই সে এরকম নিয়ামত পেয়েছে, এরকম তার অনুভব হবে। সুবহানাল্লাহ। فَتُرْفَعُ لَهُ شَجَرَةٌ, তখন তার সামনে একটি গাছ পেশ করা হবে, সামনে সে দেখবে গাছ, বলবে আই রাব্বি আদনিনি মিন হাযিহি শাজারা ফালি আসতাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আই রাব্ব আপনি আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন যেন আমি এই গাছের ছায়া পাই আর এই গাছের পানি থেকে পানি পান করি। আল্লাহ আজ্জা ওয়া জাল তখন তাকে বলবেন ইবনে আদম, হে আদম সন্তান, লাআল্লি ইন আতাইতুকা সাআলতানি গায়রাহা, যদি আমি তোমাকে এটা দিয়ে দিই মানে ওই গাছের কাছে যাওয়ার অনুমতি দিয়ে দিই আর তুমি ওখানে চলে যাও, তাহলে কিন্তু অন্য আরেকটা প্রশ্ন করবে, একটা পাইলে আরেকটা বলবে, আরেকটা দাও। আল্লাহ বলছেন সম্ভবত তুমি এরকম করবে। তখন সে বলবে আমি কখনো বলবো না, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবে সে দ্বিতীয় প্রশ্ন আর করবে না। আল্লাহ এটা বুঝবেন, সে মাজু, সে এটা ঠিকতে পারবে না, এরকম আল্লাহ বুঝেন। সুবহানাল্লাহ। لانه يرى ما لا صبر له عليه, কারণ আল্লাহ জানেন সে সবর করতে পারবে না। এক গাছের নিকটে যাবে প্রতি আরেকটা হলো আল্লাহ ওর কাছে দিয়ে দেবো। আল্লাহু আকবার। বলছেন فيدنيه منها فيستظل بظلها ويشرب من مائها, আল্লাহ ওই গাছের নিকটবর্তী তাকে করে দিবেন, তারপর ওই গাছের ছায়া সে পাবে আর ওই গাছ থেকে পানি পান করবে, গাছের পানি। সুবহানাল্লাহ। ثم ترفع له شجرة هي احسن من الاولى, তারপরে তার সামনে আরেকটি গাছ দেখতে পাবে সে, যে গাছটি এই গাছ থেকে আরো উত্তম, আরো ভালো। তখন সে আবার বলবে ইয়া রব ওই গাছের নিকটবর্তী আপনি আমাকে করে দিন। আর বলবে লা আসআলুকা গায়রা, আর বলবো না আমি। আল্লাহ বলবেন তুমি কি আগে ওয়াদাবদ্ধ হওনি, তুমি আবার প্রশ্ন করবে না? আর বলবেন যদি আমি ওই গাছের নিকটবর্তী তোমাকে করে দিই তাহলে তুমি হয়তো আরেকটা বলবে, তখন সে আবার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবে, আর দ্বিতীয় প্রশ্ন করব না। সুবহানাল্লাহ, আল্লাহ জানেন, আল্লাহ বুঝেন, সে ধৈর্য ধারণ করতে পারবে না, আল্লাহ তাকে মাদুর মনে করবেন। তারপরে বলছেন সাইয়্যিদ নিহি মিনহা ফায়াস্তাদিল্লু বিযিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, ওই দ্বিতীয় গাছের নিকটবর্তী আল্লাহ করে দিবেন, ওই গাছের ছায়া পাবে আর ওই গাছ থেকে পানি পান করবে। তারপরে দেখেন দুইবার শেষ মরা সাহাবিতে সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়াইন, এবারে তার সামনে আরেকটা গাছ পেশ করা হবে, তুলে দেওয়া হবে সামনে, সে দেখতে পাবে এটা একদম জান্নাতের দরজার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ বড় আলিম, জান্নাত জান্নাতের দরজার কাছে ওই গাছ, এই গাছটি পূর্বে দুই গাছ থেকে আরো উত্তম, আরো সুন্দর, আরো ভালো। তখন আসবে আল্লাহ তাকে ওই কাছে করে দিবেন, ওয়াদা নিবেন, তো আবার নিয়ে বলবেন খালাস। বলছেন লাস্টে فيقول يا ربي اتني من هذه من هذه يستظل بظلها واشرب من مائها يرغم بركي انت يا الله يا رب ওই গাছের কাছে আমাকে করে দিন, আমি ওর ছায়া পাবো আর ওর পানি খাবো, আর প্রশ্ন করবো না। হ্যাঁ আল্লাহ বলবেন হে আদম সন্তান, তুমি কি এর পূর্বে আমার সাথে ওয়াদাবদ্ধ হওনি, তুমি দ্বিতীয় প্রশ্ন করবে না? সে বলবে হ্যাঁ বলা ইয়া রাব্বি হাযিহি লা আসআলুকা গায়রা, এবারে আর বলবো না। সুবহানাল্লাহ, আল্লাহ তো রহাম রহিম, আল্লাহ করিম। এই লোকটি হচ্ছে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার উদাহরণে হাদিস। সুবহানাল্লাহ, বলছেন ফাইদা আদনাহু মিনহা ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, এবারে যখন আল্লাহ তাকে ওই জান্নাতের দরজার কাছে যে বৃক্ষ যে গাছ গাছের কাছে যখন যেতে বলবেন, ওখানে গিয়ে তো পাবে গাছের ছায়া, পাবে পানি পান করবে, এবারে জান্নাতিদের আওয়াজ শুনতে পাবে ভিতরে, গেটের ভিতরে জান্নাতিদের আওয়াজ শুনতে পাবে। এবারে লাস্ট রাব্বি আরে রাব্বি আদখিলনিহা, হে রব আপনি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তো বুঝেন, ইয়া রব ইবনা ইবনা আদম মা ইয়াসলিনি মিনক, তোমার সওয়াল তার বন্ধ হবে না। আল্লাহ বলবেন তোমার সওয়াল সবসময় তুমি প্রশ্ন করতেই আছো। তারপর আল্লাহ বলবেন তাকে আইয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলাহা মাহা, তুমি কি চাও আমি তোমাকে দুনিয়া এবং দুনিয়ার মতো একটা একটা জান্নাত তোমাকে দান করব, এতে তুমি খুশি? দেখেন সে কি করবে, সে বলবে আই রাব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, হে রব আপনি কি আমাকে নিয়ে বিদ্রুপ করছেন, ঢং করছেন, ঢং তামাশা, অথচ আপনি হলেন রব্বুল আলামিন, সৃষ্টি করে রব, আপনি কি মন করে আমার সাথে মজাক করছেন, মজাক করছেন, মানে আপনি দুনিয়া দিবেন দুনিয়ার মতো, কি বলছেন অমিতামা আরেকটা দিবেন, কিরকম হয়? বলছেন ফাদাহিকা ইবনু মাসউদ, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু একথা বলে, যিনি হাদিস বর্ণনা করছেন তিনি হাসলেন, যখন হাসলেন তখন বললেন আলা তাসআলুনি মিম্মা আদহাক, তোমরা আমাকে কেন প্রশ্ন করলে না, বা তোমরা প্রশ্ন করবে না কেন আমি হাসলাম? তারা বললেন মিম্মা তাদহাক, কেন হাসছেন? তিনি বললেন হাকাযা যাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। মানে হাদিসটি যখন বর্ণনা করলেন ওই লোক কি বলল, ইয়া রব আপনি কি আমার সাথে মজাক করছেন, অথচ আপনি রব্বুল আলামিন, এ কথা বলে আল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ এতটুকু বলে কি করলেন, হাসলেন। তিনি বললেন তোমরা আমাকে প্রশ্ন করলে আমি কেন হাসলাম? তারা বললেন কেন হাসছেন? তখন তিনি বললেন এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেসেছেন এই হাদিসটি বলে। فقالوا مما تضحك يا رسول الله তখন হাসলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল কেন হাসছেন? قال من ضحك رب العالمين তখন আল্লাহ পাক হাসলেন সুবহানাল্লাহ ওই জান্নাতি রাষ্ট্রে যে যখন বলবে আতাস্তাজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন আপনি আমাকে নিয়ে মজাক করছেন অথচ আপনি হলেন রব্বুল আলামিন তখন আল্লাহ হাসলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর একটি গুণ হাসা আলহামদুলিল্লাহ আল্লাহ হাসবে এরকম আরো আছে মুস্কি হাসি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাসছেন এরকম হাদিস মওজুদ সুবহানাল্লাহ فيقول اني لا استهزئ منك ولكني على ما اشاء قدير او على ما اشاء قادر আমি তোমাকে নিয়ে মজা করছি না কিন্তু আমি যা চাই তা করতে আমি পারি আমি তা করতে পারি আমি যা চাই তা করতে আমি সক্ষম তো আমি তোমাকে দেব দুনিয়া এবং দুনিয়ার মতো আরেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমনি ভাবে আরো হাদিস রয়েছে দুনিয়ার মতো দশ দুনিয়ার হাদিস মজুদ ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব তো এই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন যেভাবে পূর্বে হাদিসের শুরুতে আপনারা শুনেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দেন আমিন জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন জাহান্নাম থেকে নাজাত দেন আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংলাপ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন